উচ্চ মাধ্যমিক ব্যবসায় নীতি ও প্রয়োগ, দ্বিতীয় পত্র, ব্যাংকিং ও বিমা, মোহাম্মদ খালেকুজ্জামান, দি যমুনা পাবলিশার্স। পৃষ্ঠা 227, দশম অধ্যায়। ব্যাংক তহবিলের ব্যবহার, ইউজ অফ ব্যাংক ফান্ড। 10.1, ব্যাংকের তহবিল কি? হোয়াট ইজ ব্যাংক ফান্ড? ব্যাংকের বা ব্যাংকার তহবিল বলতে ব্যবসায়িক প্রয়োজনে নিজস্ব ও বাইরের বিভিন্ন উৎস থেকে ব্যাংক যে অর্থ সংগ্রহ করে তাকে তার সমষ্টিকে বোঝায়। ব্যাংক একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাই অর্থই হলো এরূপ ব্যবসায়ের প্রধান উপকরণ। এরূপ অর্থ সংগ্রহের জন্য ব্যাংক নিজস্ব উৎসের বাইরেও বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের চেষ্টা চালায়। নিজস্ব ও বিভিন্ন উৎস থেকে সংগৃহীত এরূপ অর্থকেই ব্যাংকের বা ব্যাংকারের তহবিল নামে আখ্যায়িত করা হয়। প্যারা, সাধারণভাবে নিজস্ব উৎস বলতে ব্যাংকের শেয়ার বিক্রয় লব্ধ অর্থকে বোঝায়। এছাড়াও ব্যাংক যে মুনাফা অর্জন করে তার সবটা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে তা থেকে সঞ্চিত তহবিল গড়ে তোলে। এই সঞ্চিত তহবিলে জমাকৃত অর্থ নিজস্ব উৎসের একটা গুরুত্বপূর্ণ উৎস। অন্যদিকে চলতি সঞ্চয় ও স্থায়ী হিসাবে ব্যাংক যে আমানত সংগ্রহ করে তাও ব্যাংকের তহবিলের প্রধান উৎস হিসেবে গণ্য হয়। এছাড়াও ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক বা অন্যান্য ব্যাংক থেকে ঋণ নেয়। এই প্রধান তিনটি উৎসের সমন্বয়ে ব্যাংকের তহবিল গড়ে ওঠে, যা বিভিন্ন ক্ষেত্রে ঋণ দান ও বিনিয়োগ করে ব্যাংক মুনাফা অর্জন করে। তারা উপসংহারে বলা যায়, ব্যাংক বস্তুত বাণিজ্যিক ব্যাংক, তার ব্যবসায়িক প্রয়োজনে নিজস্ব অর্থ উৎস অর্থাৎ শেয়ার মূলধন ও সঞ্চিত তহবিল এবং বাইরের উৎস অর্থাৎ আমানত হিসেবে সংগৃহীত অর্থ ও বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে যে অর্থ সংগ্রহ করে তাকেই ব্যাংকের বা ব্যাংকারের তহবিল বলে। অর্থাৎ ব্যাংকের তহবিল ইকুয়াল টু শেয়ার মূলধন যোগ সঞ্চিত তহবিল যোগ আমানত হিসেবে সংগৃহীত অর্থ যোগ কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য ব্যাংক থেকে সংগৃহীত ঋণ। ১০.২, ব্যাংকের তহবিলের বিভিন্ন উৎস, ভেরিয়াস সোর্সেস অফ ব্যাংকস ফান্ড। ব্যাংকের তহবিল বলতে ব্যাংক কর্তৃক নিজস্ব ও বাইরের বিভিন্ন উৎস থেকে সংগৃহীত সম্পূর্ণ অর্থকে বোঝায়। নিম্নে রেখাচিত্রের সাহায্যে ব্যাংকের বিশেষত বাণিজ্যিক ব্যাংকের তহবিলের বিভিন্ন উৎস তুলে ধরা হলো। ব্যাংকের তহবিল, এখানে ব্যাংকের তহবিলকে প্রথমত দুই ভাগে ভাগ করতে হয়, একটা হলো নিজস্ব তহবিল আর একটা হলো ঋণকৃত তহবিল। নিজস্ব তহবিলকে আবার দুই ভাগে ভাগ করতে হয়, তা হলো পরিশোধিত শেয়ার মূলধন এবং সঞ্চিত তহবিল। এই সঞ্চিত তহবিলকে আবার তিন ভাগে ভাগ করছে, বিধিবদ্ধ রিজার্ভ, সাধারণ রিজার্ভ, অন্যান্য সঞ্চিত তহবিল। এবার প্রথম ভাগের দ্বিতীয় ভাগ অর্থাৎ ঋণকৃত তহবিল, এটাকে আবার চার ভাগে ভাগ করছে, আমানত হিসেবে সংগৃহীত ঋণ, কেন্দ্রীয় ব্যাংক থেকে গৃহীত ঋণ, মুদ্রা বাজার থেকে গৃহীত ঋণ, ব্যাংক দলিলের মাধ্যমে গৃহীত ঋণ। ক, নিজস্ব তহবিল, অনার্স ইকুইটি। ব্যাংক তার নিজস্ব তহবিলের নিম্নোক্ত খাতে অর্থ সংগ্রহ করে। এক, পরিশোধিত মূলধন, পেইড আপ ক্যাপিটাল। ব্যাংক তার শেয়ার বিক্রয় করে যে মূলধন সংগ্রহ করে তাকে পরিশোধিত মূলধন বলে। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্তির ক্ষেত্রে কোনো ব্যাংকের কমপক্ষে 40 কোটি টাকা পরিশোধিত মূলধন থাকতে হয়। এটি ব্যাংকের নিজস্ব মূলধনের প্রথম ও প্রধান উৎস। ২, সঞ্চিত তহবিল, রিজার্ভ ফান্ড। ব্যাংক তার অর্জিত মুনাফা থেকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সঞ্চিত তহবিল গড়ে তোলে। এরূপ তহবিল ব্যাংকের নিজস্ব মূলধন সংগ্রহের আরেকটি অন্যতম উৎস। এরূপ তহবিলের উৎসসমূহ নিম্নরূপ। রোমান ১, বিধিবদ্ধ রিজার্ভ, স্ট্যাচুটরি রিজার্ভ। এরূপ তহবিল সংস্থান তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের জন্য তা বাধ্যতামূলক। আইন অনুযায়ী এরূপ তহবিল ব্যাংকের শেয়ার মূলধনের সমান না হওয়া পর্যন্ত অর্জিত মুনাফা থেকে প্রতি বছর কমপক্ষে 20% হারে মুনাফা ব্যাংকের এরূপ তহবিলে স্থানান্তর করতে হয়। ২, সাধারণ রিজার্ভ, জেনারেল রিজার্ভ। ব্যাংক তার অর্জিত মুনাফার অংশ বিশেষ কর্তন করে সাধারণ রিজার্ভ ফান্ড গড়ে তুলতে পারে। এরূপ তহবিলে জমাকৃত অর্থের পরিমাণ বেশি হলে ব্যাংক তা থেকে শেয়ার মালিকদের স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার ইস্যু করে। থ্রি, অন্যান্য সঞ্চিত তহবিল আদার রিজার্ভ ফান্ড। ব্যাংক উপরোক্ত রিজার্ভের বাইরেও লভ্যাংশ সমতাকরণ তহবিল, অদাবিকৃত লভ্যাংশ, শেয়ার প্রিমিয়াম ফান্ড ইত্যাদি মিলিয়ে অন্যান্য সঞ্চিত তহবিল গড়ে তোলে। গুপ্ত তহবিল, সিঙ্কিং ফান্ড ও এ ধরনের সঞ্চিতির আওতায় আসে। খ, ঋণকৃত তহবিল, ফান্ড ক্রিয়েটেড বাই লোন। ব্যাংক ধার করা অর্থের ধারক হিসেবে তার তহবিলের উল্লেখযোগ্য অংশই বাইরে থেকে সংগ্রহের চেষ্টা চালায়। এক্ষেত্রে নিম্নোক্ত দুটি উৎস উল্লেখযোগ্য। এক, আমানত হিসেবে সংগৃহীত অর্থ, অ্যাকুমুলেটেড ফান্ড ফ্রম ডিপোজিট অ্যাকাউন্ট। ব্যাংক বিশেষত বাণিজ্যিক ব্যাংকে বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে। এক্ষেত্রে চলতি, সঞ্চয়ী ও স্থায়ী হিসাবে সংগৃহীত আমানত উল্লেখযোগ্য। ব্যাংকে বিভিন্ন আমানত প্রকল্প ঘুরে তা থেকেও তহবিল সংগ্রহ করতে পারে। দুই, কেন্দ্রীয় ব্যাংক থেকে গৃহীত ঋণ, লোন ফ্রম সেন্ট্রাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সকল দেশে তালিকাভুক্ত ব্যাংক সমূহের ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে গণ্য হয়। তাই ব্যাংকগুলো প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ হিসেবে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে। তিন, মুদ্রা বাজার থেকে গৃহীত ঋণ, লোন ফ্রম মানি মার্কেট। ব্যাংক প্রয়োজনে মুদ্রা বাজারের সদস্য যেমন অন্যান্য বাণিজ্যিক ব্যাংক, বিল বাজারের সদস্য ইত্যাদি প্রতিষ্ঠান থেকেও প্রয়োজনে ঋণ সংগ্রহ করে। চার, ব্যাংক দলিলের মাধ্যমে সংগৃহীত ঋণ, লোন বাই সেলিং ব্যাংক ডকুমেন্টস। বাণিজ্যিক ব্যাংক সরাসরি ঋণপত্র বিক্রয় করে, তহবিল সংগ্রহ না করলেও বিভিন্ন মেয়াদী ব্যাংক সনদ, ব্যাংক সার্টিফিকেট, আমানত সনদ, ডিপোজিট সার্টিফিকেট, সেভিংস বন্ড ইত্যাদি বিক্রয় করেও তহবিল সংগ্রহ করতে পারে। প্যারা, উপসংহারে বলা যায়, উপরোক্ত বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের মাধ্যমেই ব্যাংকের তহবিল গড়ে ওঠে, যা থেকে বিধিবদ্ধ তারল সঞ্চিতি সংরক্ষণ শেষে অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অধিক সুদে বা লাভে ঋণ দিয়ে বা লাভজনক বিভিন্ন খাতে বিনিয়োগ করে ব্যাংক মুনাফা অর্জন করে। ১০.৩, ব্যাংকের ঋণদান বা ব্যাংকে প্রদত্ত ঋণ কাকে বলে? হোয়াট ইজ ব্যাংক ক্রেডিট, অথবা ব্যাংক ঋণ কাকে বলে? বর্তমান জটিল অর্থনৈতিক লেনদেন জগতে ঋণ দেয়া নেওয়া ব্যবসায়ের একটি নিত্যনৈমিত্তিক একটি বৈশিষ্ট্য। কারবারি কর্মকাণ্ড সচল রাখতে যেমনি গ্রাহকদের ঋণের প্রয়োজন, তেমনি ঋণ কার্যক্রম ব্যতীত ব্যাংকের মুনাফা অর্জন সম্ভব নয়। তাই ব্যাংক ও অন্যান্য ব্যবসায়ীদের পারস্পরিক কর্মকাণ্ড পরিচালনার অন্যতম অবলম্বন হলো ব্যাংকের ঋণ। সাধারণ অর্থে ব্যাংক তার গ্রাহকদেরকে আর্থিকভাবে যে ঋণ দিয়ে থাকে তাকে ব্যাংকের ঋণ বলা হয়। ব্যাংক শুধুমাত্র নগদ অর্থে ঋণ দেয় না, বিভিন্ন দলিলের মাধ্যমে তার সুনাম, সুখ্যাতি ও বিশ্বাস গ্রাহকদেরকে ব্যবহার করার সুযোগ দিয়েও ঋণ দেয়। তাই ব্যাপক অর্থে বলা যায় যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক তার নগদ অর্থ ও দলিলের মাধ্যমে সুনাম, বিশ্বাস ও সেবা ইত্যাদি নির্দিষ্ট সময়ের জন্য ধার দিয়ে মক্কেলদের যে সহযোগিতা প্রদান করে তাকে ব্যাংকের ঋণদান বা ব্যাংক প্রদত্ত ঋণ বলে। প্যারা, প্রফেসর জে এল হ্যানসন, HANSON, ব্যাংক প্রদত্ত ঋণ সম্পর্কে বলেছেন, ব্যাংকস লেন্ড বাই গ্রান্টিং লোনস অর ওভার ড্রাফট টু কাস্টমার্স অর লেন্ড টু দ্য গভর্নমেন্ট বাই দ্য পারচেজ অব গভর্নমেন্ট স্টকস ইজ কল্ড ব্যাংক ক্রেডিট। ঠিক আছে, প্রফেসর জে এল হ্যানসন, এ ডিকশনারি অফ ইকোনমিক্স অ্যান্ড কমার্স, সিক্স এডিশন, পেজ 24। অর্থাৎ ব্যাংক ধার বা জমাতিরিক্ত ঋণ হিসেবে গ্রাহকদেরকে যে ঋণ দেয়, অথবা সরকারি স্টক ক্রয় করে সরকারকে যে ঋণ প্রদান করে তাকেই ব্যাংক প্রদত্ত ঋণ বলে। প্যারা 230 পেজ। প্যারা, উপরোক্ত আলোচনা ও সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যায় যে ব্যাংক নিম্নোক্ত তিন ধরনের খাতে ঋণ দিয়ে থাকে। ক, নগদ অর্থে প্রদত্ত ঋণ, ক্রেডিট পেইড ইন ক্যাশ অর অ্যাডভান্স। ব্যাংক নগদ অর্থে মক্কেলদেরকে যে ঋণ মঞ্জুর করে তাকে নগদ অর্থে প্রদত্ত ঋণ বলে। সাধারণভাবে ব্যাংকের ঋণ দান বলতে নগদ অর্থে প্রদত্ত ঋণকেই বোঝায়। একে ব্যাংকের অগ্রিম অ্যাডভান্সও বলা হয়ে থাকে। খ দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণ, স্যাংশনিং ক্রেডিট বা এই ডকুমেন্টস। ব্যাংক মক্কেলদেরকে নগদ অর্থে ঋণ না দিয়ে মক্কেলদের পক্ষে দলিল ইস্যু করেও ঋণ প্রদান করতে পারে, একে দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণ বলে। প্রত্যয়পত্র, ব্যাংক গ্যারান্টি পত্র, ব্যাংক ড্রাফট ইত্যাদি দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণ এর উদাহরণ। গ দলিলপত্র ক্রয়ের মাধ্যমে প্রদত্ত ঋণ, স্যাংশনিং লোন বাই পারচেজিং ডকুমেন্টস। ব্যাংকে সরকারি বা বেসরকারি ঋণপত্র ক্রয় করেও ঋণ প্রদান করতে পারে, এছাড়া বিনিময় বিল হুন্ডি ইত্যাদি ক্রয় বা বাট্টা করেও ঋণ মঞ্জুর করা যায়। প্যারা উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ব্যাংক তার মক্কেলদেরকে নগদ অর্থে ও ঋণের দলিলের মাধ্যমে তার সুনাম সুখ্যাতি ও বিশ্বাস ধার দিয়ে অথবা ঋণের দলিল ক্রয় বা বাট্টা করে যে অর্থ সংস্থান করে তাকে ব্যাংকের ঋণদান বলা হয়। ব্যাংক অগ্রিম থেকে এর পার্থক্য হলো এই ক্ষেত্রে শুধুমাত্র নগদে প্রদত্ত ঋণকেই বোঝায় না, এর সাথে অন্যভাবে প্রদত্ত ঋণও যুক্ত হয়। ১০.৪ আধুনিক যুগে ব্যবসা বাণিজ্যে ব্যাংক ঋণের গুরুত্ব। ইম্পর্টেন্স অফ ব্যাংক ক্রেডিট ইন মডার্ন বিজনেস। বর্তমান যুগে ব্যবসা বাণিজ্যের রন্ধ্রে রন্ধ্রে ব্যাংক ঋণের প্রভাব ছড়িয়ে পড়েছে। এটা ব্যতীত উন্নত মানের ব্যবসা বাণিজ্যের কথা চিন্তাই করা যায় না। ব্যবসা বাণিজ্য তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় ব্যাংকের ঋণের অবদান অপরিসীম। নিম্নে ব্যাংক ঋণের গুরুত্বের উপর আলোকপাত করা হলো। এক, ধারে ব্যবসায় পরিচালনা, ম্যানেজিং বিজনেস অন ক্রেডিট। ব্যাংক ঋণ দ্বারা ব্যবসায়ীরা অতি সহজে অভ্যন্তরীণ বাণিজ্য চালিয়ে যেতে পারে। ব্যাংকের সুনাম কাজে লাগিয়ে ব্যবসায়ী সম্প্রদায় বাকিতে ব্যবসা চালানোর সুযোগ পায়। ২. আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, এক্সটেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড। আন্তর্জাতিক বাণিজ্য ব্যাংক ঋণের ওপর বহুলাংশে নির্ভরশীল। ঋণের দলিল বিশেষ করে প্রত্যয়পত্র ব্যবহার না করে বর্তমান যুগে আন্তর্জাতিক বাণিজ্য সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়া প্রায় অসম্ভব বললে অত্যুক্তি হবে না। বৈদেশিক বাণিজ্য ধারে ক্রয় বিক্রয়ের উপর নির্ভরশীল বিধায় ঋণ, বিশেষত ঋণের দলিলের ব্যবহার সেক্ষেত্রে অপরিহার্য গণ্য হয়। ৩. শিল্পের প্রসার, এক্সটেনশন অব ইন্ডাস্ট্রি। ব্যাংক ঋণ দেশের শিল্প উন্নয়নে বিরাট ভূমিকা পালন করে। শিল্পপতিরা ব্যাংক ঋণ গ্রহণ করে শিল্প কারখানা প্রতিষ্ঠা করে, এছাড়া শিল্প মালিকদের প্রয়োজনে চলতি মূলধনও ব্যাংক সংস্থান করে থাকে। বিদেশ থেকে যন্ত্রপাতি ও কাঁচামাল সংগ্রহে ব্যাংক সহায়তা দেয়, ফলে সহজেই শিল্পের প্রসার ঘটে। ৪. কৃষি উন্নয়ন, ডেভেলপমেন্ট অব এগ্রিকালচার। ব্যাংক ঋণ কৃষি উন্নয়নে সহায়তা করে। ব্যাংক হতে স্বল্প মেয়াদি ও মধ্যম মেয়াদি ঋণ গ্রহণ করে। কৃষি পণ্যের উৎপাদকেরা কৃষি কাজের জন্য প্রয়োজনীয় সাজ সরঞ্জাম ও উপকরণ ক্রয় করতে পারে। ৫. গ্রাহকের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, ইনক্রিজিং দ্য পারচেজ পাওয়ার অব দ্য ক্লায়েন্টস। ব্যাংক ঋণ গ্রাহকদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে। অর্থনীতিতে জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে তা ব্যবসা বাণিজ্যের ওপর সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে এবং ব্যবসা বাণিজ্যের পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৬. নগদ অর্থের বিকল্প, অল্টারনেটিভ অব ক্যাশ মানি। ব্যাংক ঋণের দলিল সমূহে ব্যবসায় ও অন্যদের নগদ অর্থের প্রয়োজন মিটিয়ে তাদের আপন আপন চলার পথ সুগম করে। ব্যাংক ড্রাফট, ট্রাভেলার্স চেক, ভ্রাম্যমান নোট ইত্যাদি দলিল বর্তমানকালে অর্থ সংস্থানের গুরুত্বপূর্ণ মাধ্যম। ৭. ভ্রমণের সহায়ক, হেল্পিং জার্নি। যারা দেশে বিদেশে পরিভ্রমণ করতে চায় তাদের জন্য ব্যাংক ঋণের দলিল খুব গুরুত্বপূর্ণ। পর্যটকের প্রত্যয়পত্র, ভ্রমণকারীর চেক, ভ্রাম্যমান নোট ইত্যাদি ভ্রমণকারীদের নগদ অর্থ নিয়ে ঘোরাফেরার ঝুঁকি হতাম্বত দেয়। ভ্রমণের সহায়ক হিসেবে ঋণের দলিল বর্তমানে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। ৮. যাতায়াত ব্যবস্থার উন্নয়নের সহায়তা, হেল্পিং দ্য কমিউনিকেশন সিস্টেম। যাতায়াত ব্যবস্থার উন্নয়নে পরিবহন শিল্পের উন্নয়ন অপরিহার্য। পরিবহন শিল্পের উন্নয়নের জন্য ব্যাংক সমূহ বিভিন্নভাবে ঋণ দিয়ে সহায়তা করে। পরিবহন কাজে ব্যবহৃত গাড়ি, ট্রাক, ওয়াগন ইত্যাদি প্রস্তুতকারকগণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তা যেমনই উৎপাদন করতে পারে, তেমনি এর ক্রেতারা ব্যাংক ঋণ নিয়ে তা সহজে সংগ্রহেরও সুযোগ পায়। ৯. পণ্য সংরক্ষণের সহায়তা, হেল্পিং প্রিজার্ভেশন অব কমোডিটি। পণ্য সংরক্ষণের জন্য যেসব পণ্যাগার, হিমাগার ব্যবহার করা হয় সেগুলোর প্রতিষ্ঠা ও উন্নয়নের পেছনে ব্যাংক ঋণের যথেষ্ট অবদান থাকে। হিমাগার ও গুদামঘরের মালিকরা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে এগুলো প্রতিষ্ঠা করতে পারে। প্রয়োজন চলতি মূলধন সরবরাহ করে ও ব্যাংক এদের সহায়তা দেয়। ১০. সম্পর্কের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিতকরণ, অ্যাসিউরিং দ্য প্রপার ইউজ অব ওয়েলথ। অর্থের অভাবে প্রায়শই উদ্যোক্তারা দেশের অভ্যন্তরে প্রাপ্তব্য সম্পদের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে পারে না। ব্যাংকগুলো তাদেরকে বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করতে সাহায্য করে। এতে দেশের মোট উৎপাদন ও প্রবৃদ্ধির হার বৃদ্ধি পায়। 12. অর্থনৈতিক পুনর্বাসন রিহ্যাবিলিটেশন অব ইকোনমি। দেশের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ যথা প্রলয়ঙ্করী বন্যা, জলোচ্ছ্বাসের ভারতাণ্ড, ভয়াবহ ভূমিকম্প বা মরণঘাতী সাইক্লোন অর্থনীতিকে বিপর্যস্ত করে ফেললে ব্যাংকগুলো অর্থনৈতিক পুনর্বাসনে ঋণ নিয়ে এগিয়ে আসে এবং বিপর্যস্ত অর্থনীতির পুনর্গঠনে সাহায্য করে। প্যারা উপসংহারে বলা যায়, বর্তমান বৃহদায়তন অর্থনৈতিক কর্মকাণ্ডের জগতে ঋণ ছাড়া ব্যবসায় বাণিজ্য কাঙ্ক্ষিত মাত্রায় গঠন ও পরিচালনা সম্ভব নয়। তাই সকল দেশে ঋণদানের জন্য বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্মরত রয়েছে। এ সকল প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতা ছাড়া উন্নত বা অনুন্নত কোনো দেশই কার্যকর মানে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা একেবারেই অসম্ভব। ১০.৫ ব্যাংক প্রদত্ত ঋণের প্রকারভেদ। টাইপস অফ ব্যাংক ক্রেডিট অথবা ব্যাংক ঋণের প্রকারভেদ। বর্তমানকালে ঋণ গ্রহীতাদের বিভিন্ন মৌখিক প্রয়োজনের কথা বিবেচনা করে ব্যাংক বিভিন্ন ধরনের ঋণ মঞ্জুর করে। বিভিন্ন দৃষ্টিকোণ হতে এরূপ ঋণের শ্রেণী বিভাগ নিম্নের রেখাচিত্রের মাধ্যমে তুলে ধরা হলো। এই রেখাচিত্রে প্রথমত ব্যাংকের ঋণকে প্রথম তিনটি ভাগে ভাগ করছে। একটা হলো প্রকৃতি অনুযায়ী ঋণ, ব্যবহার অনুযায়ী ঋণ এবং মেয়াদ অনুযায়ী ঋণ। প্রথমত প্রকৃতি অনুযায়ী ঋণ, এটাকে আবার প্রথম দুই ভাগে ভাগ করছে। একটা হলো তহবিল হতে দেয়া ঋণ, একটা হলো দলিল ঋণ। তহবিল হতে দেয়া ঋণকে আবার তিন ভাগে ভাগ করছে। একটা হলো ধার, একটা হলো নগদ ঋণ এবং অপরটা হলো জমাতিরিক্ত ঋণ। এছাড়া দলিল ঋণকে আবার দুই ভাগে ভাগ করছে, বাণিজ্যিক দলিল ঋণ, অবাণিজ্যিক দলিল ঋণ। এবার আবার প্রথম দিকের ব্যবহার অনুযায়ী ঋণ, এটাকে আবার দুই ভাগে ভাগ করছে। একটা হলো বাণিজ্যিক ঋণ আর একটা অবাণিজ্যিক ঋণ। এবং প্রথম ভাগের মেয়াদ অনুযায়ী ঋণকে আবার তিন ভাগে ভাগ করছে, স্বল্প মেয়াদী ঋণ, মধ্যম মেয়াদী ঋণ এবং দীর্ঘমেয়াদী ঋণ। ক প্রকৃতি বা ধরন অনুযায়ী ঋণ, ক্রেডিট অ্যাকর্ডিং টু ইটস নেচার। প্রকৃতি বা ধরন অনুযায়ী ঋণ নিম্নোক্ত বিভিন্ন প্রকার হতে পারে। এক, তহবিল হতে দেয়া ঋণ, ক্রেডিট ফ্রম ব্যাংক ফান্ড। ব্যাংক তার নিজস্ব তহবিল হতে যে সকল ঋণ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চলতি হিসাবের মাধ্যমে বা ঋণ হিসাবের মাধ্যমে নগদে মঞ্জুর করে তাকে ব্যাংকের আগাম বলে। নিম্নোক্ত খাতে ব্যাংক আগাম মঞ্জুর করে থাকে। রোমান ওয়ান, ধার লোন। ব্যাংক যে ক্ষেত্রে মজুরিকৃত ঋণ নগদে না দিয়ে একটি ঋণ হিসাবের মাধ্যমে অর্থ সংস্থান করে তাকে ধার বলে। এই ঋণ হিসাবে মঞ্জুরিকৃত সমুদায় অর্থ স্থানান্তরিত হয়। গ্রাহক এক্ষেত্রে অথবা বিভিন্ন সময়ে চেক কেটে এর অর্থ সংগ্রহ করতে পারে। তবে অর্থ স্থানান্তরের দিন থেকে মঞ্জুরিকৃত সকল ঋণের ওপর গ্রাহকের সুদ দিতে হয়। এর অর্থ পূর্ব নির্দিষ্ট কিস্তি মোতাবেক বা একবারেই গ্রাহক পরিশোধ করে। স্থাবর সম্পত্তি বন্ধক রেখে সাধারণত ব্যাংক এরূপ ঋণ দেয়। টু, নগদ ঋণ, ক্যাশ ক্রেডিট। পণ্য বা স্থাবর সম্পত্তি জামানতের বিপক্ষে ব্যাংক তার ব্যবসায়ী গ্রাহককে চলতি হিসাবের মাধ্যমে যে ঋণ মঞ্জুর করে তাকে নগদ ঋণ বলে। এই জন্য গ্রাহককে ব্যাংক নগদ ঋণ হিসাবে সিসিএসি বা অ্যাকাউন্ট খুলতে বলে বা তার নামে চলে আসা চলতি হিসাবকে এরূপ হিসাবের মর্যাদা দেয়। সিসিএসি কি? আচ্ছা, অতঃপর মঞ্জুরকৃত অগ্রিম উক্ত হিসাবের বিপক্ষে জমা দেখায়, যার অর্থ গ্রাহক চেক কেটে সংগ্রহ করতে পারে। গ্রাহককে তার উত্তোলিত অর্থের উপর সুদ প্রদান করতে হয় এবং গ্রাহক একাধিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারে। থ্রি, জমাতিরিক্ত ঋণ, ব্যাংক ওভারড্রাফট। চুক্তি অনুযায়ী ব্যাংক চলতি হিসাবের মালিককে তার জমার অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ দিলে তাকে জমাতিরিক্ত ঋণ বলে। অর্থের সাময়িক প্রয়োজনে মূলত গ্রাহকগণ এরূপ ঋণের সুযোগ গ্রহণ করে। শুধুমাত্র উত্তোলিত অর্থের উপরেই এক্ষেত্রে সুদ দিতে হয়। দুই, দলিল ঋণ, ডকুমেন্টারি ক্রেডিট। ব্যাংক বিভিন্ন প্রকার দলিলপত্র ইস্যুর মাধ্যমে মক্কেলদের যে ঋণ দেয় তাই দলিল ঋণ। এতে ব্যাংক নগদ অর্থে ঋণ দেয় না বটে, তবে নিজস্ব সুনাম ও বিশ্বাস ঋণ দিয়ে গ্রাহকদের আর্থিক কার্যে সহযোগিতা করে। এরূপ ঋণ ব্যবহারের প্রকৃতি অনুযায়ী নিম্নোক্ত দুই ভাগে ভাগ করা যায়। প্রমাণ হন বাণিজ্যিক দলিল ঋণ, কমার্শিয়াল ডকুমেন্টারি ক্রেডিট। যে সকল ঋণের দলিল ব্যবসায় বাণিজ্যে সহযোগিতার উদ্দেশ্যে ব্যাংকে ইস্যু করে তাকে বাণিজ্যিক ঋণ দলিল ঋণ বলে। তার মধ্যে বৈদেশিক বাণিজ্যে বহুল ব্যবহৃত প্রত্যয়পত্র, ব্যাংকের আজ্ঞাপত্র, পে অর্ডার এবং ব্যাংক গ্যারান্টি পত্র প্রভৃতি অন্যতম। টু, অবাণিজ্যিক দলিল ঋণ, নন কমার্শিয়াল ডকুমেন্টারি ক্রেডিট। ব্যাংক অবাণিজ্যিক উদ্দেশ্যে ব্যক্তিগত ব্যবহারের জন্য যে সকল ঋণের দলিল ইস্যু করে তাকে অবাণিজ্যিক দলিল ঋণ বলে। এগুলোর মধ্যে ভ্রমণ কার্যে ব্যবহৃত ভ্রমণকারী চেক, ভ্রমণকারীর প্রত্যয়পত্র ও ভ্রাম্যমান নোট অন্যতম। খ, উদ্দেশ্য বা ব্যবহার অনুযায়ী ঋণ, ক্রেডিট অ্যাকর্ডিং টু ইট সাবজেক্ট অর ইউজ। উদ্দেশ্য বা ব্যবহার অনুসারে ঋণ নিম্নোক্ত কয়েক প্রকার হতে পারে। এক, বাণিজ্যিক ঋণ, কমার্শিয়াল ক্রেডিট। ব্যাংক কর্তৃক প্রদত্ত যে ঋণ বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের শিল্প কারখানা পরিচালনা এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত হয় তাকে বাণিজ্যিক ঋণ বলে। নিজস্ব তহবিল হতে বা দলিলের মাধ্যমে বিভিন্ন মেয়াদে মূলত বাণিজ্যিক ব্যাংক এরূপ ঋণ মঞ্জুর করে। দুই, অবাণিজ্যিক ঋণ, নন কমার্শিয়াল ক্রেডিট। বাণিজ্যিক উদ্দেশ্যের বাইরে যে ঋণ প্রদত্ত হয় তাকে অবাণিজ্যিক ঋণ বলে। ঘর, বাড়ি নির্মাণ, গৃহস্থালী দ্রব্যাদি ক্রয়, শিক্ষা, ব্যয় নির্বাহ ইত্যাদির জন্য মূলত এরূপ ঋণ মঞ্জুর করা হয়। গ, মেয়াদ অনুযায়ী ঋণ, ক্রেডিট অ্যাকর্ডিং টু ইটস ডিউরেশন অফ পিরিয়ড। সময় অনুসারে ঋণ আবার নিম্নোক্ত ধরনের হতে পারে। এক, স্বল্প মেয়াদি ঋণ, শর্ট টার্ম ক্রেডিট। অত্যন্ত কম সময়ের জন্য ব্যাংক গ্রাহকদের যে ঋণ দেয় তাকে স্বল্প মেয়াদি ঋণ বলে। এ ঋণ কয়েক ঘন্টা থেকে সর্বোচ্চ এক বছর মেয়াদের জন্য হতে পারে। নগদ ঋণ, জমাতিরিক্ত ঋণ, চাহিদা মাত্র দেওয়া ঋণ, স্বল্প মেয়াদি নোটিশে পরিশোধ ঋণ, তলবি ঋণ ইত্যাদি এই ধরনের ঋণের উদাহরণ। দুই, মধ্যমেয়াদি ঋণ, মিড টার্ম ক্রেডিট। ব্যাংক গ্রাহকদেরকে মধ্যমেয়াদি অর্থাৎ 1 হতে 5 বছরের জন্য যে ঋণ মঞ্জুর করে তাকে মধ্যমেয়াদি ঋণ বলে। সাধারণত স্থাবর সম্পত্তি জামানতের বিপরীতে ব্যাংক বাণিজ্যিক ও অবাণিজ্যিক খাতে এই ঋণ মঞ্জুর করে। তুলনামূলকভাবে এর সুদের হার অধিক হয়। তিন, দীর্ঘমেয়াদি ঋণ, লং টার্ম লোন। ব্যাংক কমপক্ষে 5 বছর বা তার অধিক মেয়াদের জন্য যে ঋণ মঞ্জুর করে তাকে দীর্ঘমেয়াদি ঋণ বলে। মিল কারখানা নির্মাণ, গৃহ নির্মাণ, জমি ও যন্ত্রপাতি ক্রয় ইত্যাদি খাতে ব্যাংক এ ধরনের ঋণ মঞ্জুর করে। স্থাবর সম্পত্তি বন্ধক রেখে এরূপ ঋণ প্রদত্ত হয়। দশ দশমিক ছয়, ব্যাংকের আগাম বা অগ্রিম বলতে কি বোঝায়। হোয়াট ইজ মিন্ট বাই ব্যাংকস অ্যাডভান্সেস। ব্যাংক তার তহবিল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে যে ঋণ দেয় তাকে ব্যাংকের আগাম বা অগ্রিম বলে। ব্যাংকে বিশেষত বাণিজ্যিক ব্যাংকে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানতকারীদের নিকট থেকে যে তহবিল সংগ্রহ করে তা থেকে বিধিবদ্ধ তরল সংরক্ষণ করে, বাকিটা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়। ক্ষেত্র বিশেষে ব্যাংক কিছু অর্থ বিনিয়োগ করলেও অগ্রিম তহবিল ব্যবহারের মূল ক্ষেত্র। যে কোনো ব্যাংকের উদ্ধৃত পত্র বিশ্লেষণ করলেও এর প্রমাণ পাওয়া যায়। নিম্নে ব্যাংক আগামের দুটি সংজ্ঞা প্রদত্ত হলো। এক, ব্যাংকের ঋণ প্রসঙ্গে প্রফেসর হ্যানসন বলেন, ফাইন এ ব্যাংক মেক্স অ্যান অ্যাডভান্স টু এ কাস্টমার ওয়েদার বাই ওভারড্রাফট অর লোন অ্যাকাউন্ট ইজ কল্ড ব্যাংক ক্রেডিট। অর্থাৎ যখন কোনো ব্যাংক জমাতৃক্ত ঋণ হিসাবে বা ঋণ হিসাবের মাধ্যমে মক্কেলকে ঋণ বরাদ্দ করে তাকে ব্যাংক ঋণ বলে। টিকা ওয়ান, প্রফেসর জে এল হ্যানসন, IBID, page 86। দুই, অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেসে উল্লেখ আছে যে a specified sum of money lent by a bank to a customer usually for a specified time at a specified rate of interest is called a bank loan or a bank advance. অর্থাৎ ব্যাংক কর্তৃক একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সুদের হারে মক্কেলকে প্রদান করা হলে তাকে ব্যাংক ঋণ বা ব্যাংকের আগাম বলে। টিকা টু, টিকা অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেস সেকেন্ড এডিশন পেজ 48। উপরোক্ত সংজ্ঞা ও আলোচনার আলোকে বলা যায়, ব্যাংক তার সংগৃহীত তহবিলকে যথাযথভাবে কাজে লাগিয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন মেয়াদে বা ব্যবসায়ের সাধারণ নিয়ম অনুযায়ী ব্যবসায়ীদের সাময়িক অর্থসংস্থানের উদ্দেশ্যে যে ঋণ মঞ্জুর করে তাকে ব্যাংকের আগাম বলে। সাধারণত ঋণ বা ধার, নগদ ঋণ ও জমাতিরিক্ত ঋণ ব্যাংক অগ্রিমের তিনটি প্রধান খাত হিসেবে গণ্য হয়। 10.7 আগাম মঞ্জুরি কালে ব্যাংকের বিবেচ্য বিষয়সমূহ। কনসিডারেবল ফ্যাক্টরস ফর স্যাংশনিং অ্যাডভান্সেস। ব্যাংক বিভিন্ন খাতে তার তহবিল বিনিয়োগ করে মুনাফা অর্জন করার প্রয়াস পায়। এরূপ বিনিয়োগের ক্ষেত্রে আগাম মুখ্য, তাই যথাযথ খাতে আগাম মঞ্জুর করতে পারার উপরেই ব্যাংকের সাফল্য নির্ভর করে। এ লক্ষ্যে ব্যাংক আগাম বা অগ্রিম মঞ্জুর কালের নিম্নোক্ত বিষয়াবলী সতর্কতার সাথে বিবেচনা করে। 1. তারল্য লিকুইডিটি। বাণিজ্যিক ব্যাংক অগ্রিম প্রদানের সময় অত্যাবশ্যকীয়ভাবে যে নীতি অনুসরণ করে তা হলো তারল্য নীতি। ব্যাংক নিজের টাকার উপর নির্ভর করে ব্যবসায় পরিচালনা করে না বলে একে লগ্নিকৃত অর্থের তারল্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হয়। ব্যাংক ভবিষ্যতে যাতে তারল্যের সমস্যায় না পড়ে বা ভবিষ্যতে মক্কেলদের চেয়ে ফেরত যাওয়ার মতো পরিস্থিতির যাতে সৃষ্টি না হয় সেই বিষয়টি সামনে রেখেই অগ্রিম মঞ্জুরি করে। তাই অগ্রিম প্রদানকালে ব্যাংক কত তাড়াতাড়ি মেয়াদ পূর্তিতে লগ্নিকৃত অর্থ ফেরত পাবে তা বিশেষভাবে বিবেচনায় রাখে। 2. নিরাপত্তা সেফটি। অগ্রিম প্রদানের সময় ঋণ টাকার নিরাপত্তার কথাও বিশেষভাবে বিবেচনা করতে হয়। ঋণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাধারণত ঋণ গ্রহীতার কাছ থেকে উপযুক্ত ব্যক্তিগত ও অব্যক্তিগত জামানত গ্রহণ করা হয়ে থাকে। কোনো কোনো কারণে ঋণ গ্রহীতা যথাসময়ে অগ্রিমের টাকা পরিশোধ করতে অপারগ হলে ব্যাংক জামানতি সম্পত্তি বিক্রয় করে উক্ত টাকা আদায় করে নিতে পারে। অবশ্য জামানত বিক্রয় করে ঋণের অর্থ আদায় করতে হবে এরূপ সামান্য সন্দেহ লক্ষ্য করলেও ব্যাংক সেক্ষেত্রে ঋণ দেয় না। 3. ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতা, সলভেন্সি অব ক্লায়েন্ট। ঋণ গ্রহীতা আর্থিক দিক থেকে সচ্ছল হলে তার নিকট থেকে সহজে অগ্রিমের অর্থ আদায় করা সম্ভবপর হতে পারে। কিন্তু তার আর্থিক অবস্থা খারাপ হলে কিংবা তার সম্পত্তি দায় পরিশোধে যথেষ্ট না হলে সেই ক্ষেত্রে অগ্রিমের অর্থ আদায় অনিশ্চিত হয়ে পড়ে। তাই অগ্রিম প্রদানের সময় ব্যাংক ঋণ গ্রহীতার আর্থিক সচ্ছলতার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে। 4. ঋণ গ্রহীতার সততা, অনেস্টি অব ক্লায়েন্ট। অগ্রিম প্রদানকালে ব্যাংককে ঋণ গ্রহীতার সততা ও ন্যায়প্রণতা বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়। অসাধু ব্যক্তিদের কখনো ঋণ দেওয়া উচিত নয়। এ ধরনের লোকে বিভিন্ন রকমের টালবাহানা করে ঋণের টাকা আত্মসাতের চেষ্টা করে, যা ব্যাংকের জন্য আদায় করা খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। 5. ঋণ গ্রহীতার ব্যবসায়িক নৈপুণ্য, বিজনেস এফিসিয়েন্সি অব ক্লায়েন্ট। অগ্রিম মঞ্জুরের সময় ঋণ গ্রহীতার যদি তিনি ব্যবসায়ী হন, ব্যবসায়িক দক্ষতা ও যোগ্যতা বিশেষভাবে বিশ্লেষণ করে দেখা উচিত। কেননা ব্যবসায়ী অসফল ব্যক্তি ঋণ গ্রহণ করলে পরে সে ঋণ পরিশোধ করতে সক্ষম হয় না। ঋণ গ্রহীতার ব্যবসায়িক দক্ষতা ও অভিজ্ঞতা ঋণ পরিশোধ ক্ষমতার উপর সর্বদাই প্রভাব বিস্তার করে। 6. মুনাফার সম্ভাব্যতা, প্রফিটেবিলিটি। অগ্রিম মঞ্জুরের সময় মুনাফার সম্ভাব্যতার বিষয়টিও খেয়াল রাখতে হয়, কারণ ব্যাংকের অগ্রিম প্রদান করার প্রধান উদ্দেশ্যই মুনাফা অর্জন করা। তাই যে সব খাতে আগাম প্রদান করলে অধিক পরিমাণে মুনাফা অর্জিত হবে সে সব খাতেই অগ্রিম মঞ্জুর করা বাঞ্ছনীয়। 7. ঋণের উদ্দেশ্য, টেকিং অ্যাডভান্স। ঋণ গ্রহীতা কোন উদ্দেশ্যে অগ্রিম গ্রহণ করছে ব্যাংকের তাও ভালোভাবে বিবেচনা করা দেখা আবশ্যক। উৎপাদন খাতে ব্যবহারের জন্য অগ্রিম প্রদান করা হলে একদিকে যেমনই তা ফেরত পাওয়ার সম্ভাবনা সমাধিক থাকে, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হয়। ও অনুৎপাদনশীল খাতে আগাম মঞ্জুর করলে উক্ত ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা কম থাকে। 8. অগ্রিমের বহুধাকরণ, ডাইভার্সিফিকেশন অব অ্যাডভান্সেস। ব্যাংক অগ্রিম প্রদানের মাধ্যমে এর তহবিলের মুখ্য অংশ বিনিয়োগ করে, কিন্তু এই বিনিয়োগ যদি মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে কেন্দ্রীভূত থাকে তাহলে ব্যাংকের ঝুঁকির পরিমাণ বৃদ্ধি পায়। একজনকে বেশি পরিমাণ অগ্রিম মঞ্জুর করলে সে যদি তা পরিশোধ করতে না পারে তবে ব্যাংক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এজন্য প্রদত্ত অগ্রিম বিভিন্ন খাতে বহু সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে বন্টন করা উচিত। 9. জামানতের গুণাগুণ, কোয়ালিটিজ অব সিকিউরিটি। জামানতের বিপক্ষে অগ্রিম প্রদান করা হলে সেক্ষেত্রে জামানতের গুণাগুণ ভালোভাবে যাচাই করে দেখা কর্তব্য। জামানত নিকৃষ্ট মানের হলে ব্যাংক তা সহজে বিক্রয় করতে পারে না, ফলে পাওনা অর্থ আদায় অসম্ভব হয়ে পড়ে। 10. জামানতের বিক্রয়যোগ্যতা, মার্কেটেবিলিটি অব সিকিউরিটি। ব্যাংক ঋণ গ্রহীতার কাছ থেকে অগ্রিমের বিপরীতে যে জামানত গ্রহণ করে তা সহজে বিক্রয়যোগ্য হওয়া বাঞ্ছনীয়। স্থাবর সম্পত্তি সহজে বিক্রয়যোগ্য না হওয়ায় ব্যাংক তা গ্রহণে স্বাচ্ছন্দ্য বোধ করে না। অতি সহজে বিক্রয়যোগ্য জামানত ব্যাংকের তারল্য সামর্থ্য রক্ষায় সহায়তা করে। প্যারা উপসংহারে বলা যায়, আগাম প্রধান বাণিজ্যিক ব্যাংকের প্রধান গুরুত্বপূর্ণ কাজ হওয়ায় যথাযথ খাতে তা মঞ্জুর করতে পারার উপর ব্যাংকের সাফল্য নির্ভর করে। ঋণ দেওয়ার পর তা যথাসময়ে ফেরত পাওয়া গেলে পুনরায় তা ঋণ দেওয়া যায়, ফলে ব্যাংকের ঋণদান সামর্থ্য ও মুনাফা উভয় বাড়ে। এক্ষেত্রে উপরোক্ত বিষয়াদি গুরুত্বের সাথে বিবেচনা করে ঋণ দিলেই ব্যাংকের তার ফেরত পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এবং অধিক মুনাফা অর্জন সম্ভব হয়। ১০.৮ ব্যাংক অগ্রিমের প্রকারভেদ। ভেরিয়াস টাইপস অফ ব্যাংকস অ্যাডভান্সেস। বাণিজ্যিক ব্যাংক তার তহবিলের টাকা ফান্ড বিভিন্নভাবে ব্যবহার করে মুনাফা অর্জনের চেষ্টা চালায়, এর মধ্যে ঋণ ও অগ্রিম উল্লেখযোগ্য। ব্যাংক তহবিলের প্রায় ৬০% থেকে ৭০% এ ধরনের খাতে ব্যবহৃত হতে দেখা যায়। বাণিজ্যিক ব্যাংক প্রধানত যে সকল খাতে অগ্রিম মঞ্জুর করে তার নিম্নে উল্লেখ করা হলো। ১. সাধারণ ঋণ বা ধার লোন। ২. ঋণ নগদ ঋণ ক্যাশ ক্রেডিট। ৩. জমাতিরিক্ত ঋণ ওভারড্রাফট। ও ৪. অন্যান্য খাতে প্রদত্ত অগ্রিম অ্যাডভান্সেস টু আদার সেক্টরস। নিম্নে ব্যাংক অগ্রিমের বিভিন্ন খাত আলোচনা করা হলো। ১. সাধারণ ঋণ বা ধার লোন। ব্যাংক ঋণ বলতে আগেকার দিনে সাধারণ ঋণ বা ধারকেই বোঝানো হতো, অর্থাৎ মক্কেল ব্যাংক থেকে নির্দিষ্ট মেয়াদের জন্য নির্দিষ্ট সুদ প্রদানের শর্তে ঋণ গ্রহণ করতেন। যদি মক্কেল তা পরিশোধ করতে ব্যর্থ হতো তবে চক্রবৃদ্ধি হারে সুদের নিয়ম প্রযোজ্য হতো। বর্তমানকালেও মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ ধার বা সাধারণ ঋণ হিসেবে পরিচিত। সাধারণত স্থাবর সম্পত্তি জামানত রেখে এরূপ ঋণ প্রদান করা হয়, তবে বর্তমানকালে সিকিউরিটি বন্ড FDR ইত্যাদি জামানত রেখেও এরূপ ধার মঞ্জুর করা হয়ে থাকে। প্যারা প্রফেসর ভার্ষনি VERSHNEY ভার্ষনি বলেছেন, আন্ডার দ্য লোন সিস্টেম ক্রেডিট ইজ গিভেন ফর ডিফিনিট পারপাজ অ্যান্ড ফর এ প্রি ডিটারমিন্ড পিরিয়ড। নর্মালি দিজ লোনস আর প্রিপেয়েবল ইন ইনস্টলমেন্টস। ১. প্রফেসর পি এন ভার্ষনি ব্যাংকিং ল অ্যান্ড প্র্যাকটিস সুলতান চাঁদ অ্যান্ড সন্স ১৫ এডিশন পেজ ২৮১। অর্থাৎ ধার ব্যবস্থার অধীনে ঋণ নির্দিষ্ট উদ্দেশ্যের নির্দিষ্ট মেয়াদের জন্য প্রদান করা হয়, সাধারণত ধার কিস্তিতে ফেরতযোগ্য। ২৩৫ পেজ সমাপ্ত। ২৩৪ প্যারা ধারের ক্ষেত্রে ব্যাংক তার মক্কেলের নামে একটি ঋণ হিসাব লোন অ্যাকাউন্ট খুলে এই হিসাবে মঞ্জুরকৃত ধারের অর্থ থেকে মক্কেল নগদ অর্থ উঠিয়ে নিতে পারে বা ব্যাংকে রক্ষিত তার চলতি হিসাবে এই টাকা স্থানান্তর করে নিতে পারে। ধারের ওপর সুদের হার অধিক হয়, ঋণের মেয়াদ যত বেশি দীর্ঘ হয় সুদের হারও সেই অনুযায়ী উচ্চতর হয়। উল্লেখ্য, এই ক্ষেত্রে যত টাকার ঋণ মঞ্জুর করা হয় সব টাকার উপরেই ঋণ গ্রহীতাকে সুদ দিতে হয়। সাধারণ ঋণের সুবিধা অ্যাডভান্টেজেস অব লোন। ১. ঋণ গ্রহীতা নিজ ইচ্ছা মাফিক একই সাথে সব টাকা উঠিয়ে নিতে পারে অথবা সে ইচ্ছে করলে মাঝে মাঝে চেক দ্বারাও টাকা উঠাতে পারে। ২. এই ক্ষেত্রে ঋণের অর্থ বা কিস্তি কখন ফেরত দিতে হবে ব্যাংক তার সময় পূর্বেই নির্ধারণ করে দেয়, ফলে মক্কেল সে অনুযায়ী প্রস্তুতি নেয়। এতে তার আর্থিক লেনদেনে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। ৩. ব্যাংক এরূপ ঋণের অবস্থা সম্পর্কে নির্দিষ্ট সময়ে পরে পর্যালোচনা করার সুযোগ পায়। এতে খেলাপি ঋণ গ্রহীতাদের শনাক্ত করা ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। ৪. ঋণ সাধারণত মূল্যবান জামানতের বিপরীতে প্রদান করা হয়, বিধায় তা যথানিয়মে সংরক্ষণ করা হলে তা আদায়ের ব্যাপারে ব্যাংক নিশ্চিত থাকতে পারে। ৫. এরূপ ঋণ হিসাব পরিচালনা সহজ, ফলে ব্যাংকের আনুষঙ্গিক খরচ কম হয়। এছাড়া ধারের ক্ষেত্রে ব্যাংকের নিশ্চিত আয়ের সম্ভাবনা বেশি থাকে। সাধারণ ঋণের অসুবিধা ডিসঅ্যাডভান্টেজেস অব লোন। ১. ঋণের পুরো টাকা উঠিয়ে না নিলেও সব টাকার উপর সুদ দিতে হয়। ২. এরূপ ঋণের অর্থ পরিশোধের ব্যাপারে অন্যান্য ঋণের চেয়ে কড়াকড়ি অত্যধিক বেশি থাকে। ৩. এক্ষেত্রে একবারে অধিক পরিমাণ অর্থ ঋণ দেওয়া হয় এবং মাঝপথে মক্কেলের প্রয়োজনেও কোনো ঋণ দেওয়া হয় না, ফলে মক্কেল একবারে অধিক ঋণ নেওয়ার চেষ্টা করে যা ক্ষেত্রবিশেষে তার জন্য ক্ষতির কারণ হয়। ৪. এরূপ ঋণ মক্কেল প্রকৃত পক্ষেই চুক্তি নির্দিষ্ট খাতে ব্যবহার করছে কি না তা নিয়ন্ত্রণ করা যায় না, ফলে অসাধু ঋণ গ্রহীতারা অন্যত্র অর্থ সরিয়ে ঋণদানের উদ্দেশ্যকে ব্যাহত করে। ৫. নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরতের শর্তে এরূপ ঋণ মঞ্জুর করা হলেও প্রায়শই তা নবায়ন করা হয়। ৬. এরূপ ঋণ বরাদ্দের ক্ষেত্রে বিভিন্ন বিষয় অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করা প্রয়োজন করে, ফলে ঋণদানে অপ্রয়োজনীয় বিলম্ব ঘটে। ২. নগদ ঋণ ক্যাশ ক্রেডিট। যে ব্যবস্থার মাধ্যমে ব্যাংক তার মক্কেলকে অগ্রিম ঋণ মঞ্জুর করে কিন্তু সরাসরি নগদে সেই টাকা উঠাবার অনুমতি দেয় না, তা ব্যাংকিং জগতে নগদ ঋণ ক্যাশ ক্রেডিট নামে পরিচিত। এরূপ মঞ্জুরিকৃত অগ্রিম বা ঋণের সব টাকা মক্কেলের পরিচলতি হিসাবে জমা হয়ে যায়, তখন মক্কেল খুশি মতো চেকের সাহায্যে টাকা উঠিয়ে ব্যবহার করতে পারে। প্যারা প্রফেসর ভাসনি বলেছেন, আন্ডার দ্য সিস্টেম দ্য ব্যাংকার স্পেসিফাইস লিমিট কল্ড দ্য ক্যাশ ক্রেডিট লিমিট ফর ইচ কাস্টমার আপ টু হুইচ দ্য কাস্টমার ইজ পারমিটেড টু বরো এগেনস্ট দ্য সিকিউরিটি অব টেনজিবল অ্যাসেটস অর গ্যারান্টি। অর্থাৎ এরূপ ঋণদান পদ্ধতির আওতায় ব্যাংক মক্কেলের নগদ ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্দিষ্ট করে দেয়। যেই সীমা পর্যন্ত মক্কেল দৃশ্যমান কোনো সম্পত্তি অস্থাবর বা নিশ্চয়তার পরিপ্রেক্ষিতে ঋণ গ্রহণ করতে পারে। টিকা ওয়ান প্রফেসর পিএন ভাসনি, ব্যাংকিং ল অ্যান্ড প্র্যাকটিস, সুলতান চাঁদ অ্যান্ড সন্স, 15th edition, পেজ 281। প্যারা অবশ্য ব্যাংক সব গ্রাহকের নগদ ঋণ দেয় না, শুধুমাত্র যেসব গ্রাহকের আর্থিক সচ্ছলতা ও সততা সম্বন্ধে ব্যাংকে অবগত ও নিশ্চিত থাকে তাদেরকেই এ জাতীয় ঋণ দেওয়া হয়। নগদ ঋণের ঋণ গ্রহীতা সব টাকা একত্রে উঠিয়ে নিতে পারে অথবা আংশিকভাবেও তা উঠাতে পারে। এক্ষেত্রে শুধুমাত্র উত্তোলিত অর্থের ওপরেই সুদ দিতে হয়। নগদ ঋণের বৈশিষ্ট্য ফিচার্স অব ক্যাশ ক্রেডিট। ক ক্ষেত্র এরিয়া, সাধারণত মৌসুমী পণ্যের ও উৎপাদিত শিল্পজাত দ্রব্যের জামানতের নগদ ঋণ প্রদান করা হয়। আমাদের অর্থনীতি আমদানি বাণিজ্যের উপর নির্ভরশীল, বিদায় আমদানিকৃত কাঁচামাল বা মালামালের বিপরীত এরূপ অগ্রিম মঞ্জুর করা হয়ে থাকে। খ ঋণ উত্তোলনের সীমা, লিমিটস অব লোন ড্রয়িং, জামানতের মূল্যের ওপর ভিত্তি করে নগদ ঋণ হিসাব হতে গ্রাহকের আহরণ ক্ষমতা ড্রয়িং পাওয়ার নির্ধারণ করা হয় এবং গ্রাহকের আহরণ ক্ষমতা অনুযায়ী ঋণের অর্থ তুলতে দেওয়া হয়। এরূপ ক্ষমতা সীমার অতিরিক্ত অর্থ গ্রাহক ওঠাতে পারে না। গ ঋণ গ্রহণ পদ্ধতি, ক্রেডিট কালেকশন মেথড, নগদ ঋণ অনুমোদনের পর ঋণ গ্রহীতার নামে নগদ ঋণ হিসাব খোলা হয়। কোনো কোনো ব্যাংক নগদ ঋণ হিসাবের ক্ষেত্রে চেক বই সরবরাহ করে এবং ঋণ গ্রহীতার নগদ ঋণ সীমার মধ্যে চেক কেটে থাকে। আবার কোনো কোনো ব্যাংকের ঋণ গ্রহীতার অনুরোধে ব্যাংকে জামানতের বিপরীতে আহরণ ক্ষমতা নির্ণয় করে ঋণ গ্রহীতার চলতি হিসাবে ঋণের অর্থ জমা করে এবং ঋণ গ্রহীতার চলতি হিসাব থেকে চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করে। ঘ শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন, নগদ ঋণ দু শ্রেণীর হতে পারে। এক পণ্য বন্ধকের বিপরীতে এগেনস্ট প্লেজ PLEDGE অব কমোডিটি ও দুই পণ্য দায়বন্ধনের বিপরীতে এগেনস্ট হাইপোথেকেশন অব কমোডিটি HYPOTSECATION ও বিমাকরণ ইন্স্যুরিং। এরূপ ঋণের বিপক্ষে যেহেতু অস্থাবর সম্পত্তি ব্যাংকের গুদামে বা ঋণ গ্রহণের গুদামে আমার জামানত হিসেবে সংরক্ষণ করা হয়, ফলে এরূপ জামানতের বিপক্ষে অগ্নি বিমা করা হয়ে থাকে। চ সুদ আরব ইম্পোজিং ইন্টারেস্ট, নগদ ঋণের ক্ষেত্রে মঞ্জুরিকৃত অঙ্কের ওপর সুদ ধার্য করা হয় না। ঋণ গ্রাহক যে পরিমাণ ঋণ উত্তোলন করে শুধুমাত্র সেই পরিমাণের ওপরেই সুদ আদায় করা হয়। নগদ ঋণের ব্যাপারে ব্যাংকের সতর্কতা, কেয়ারফুলনেস ইন স্যাংশনিং ক্যাশ ক্রেডিট। মালপত্র বন্ধক রেখে নগদ ঋণ দেওয়া হয় বলে এ জাতীয় ঋণ মঞ্জুর করার পূর্বে ব্যাংকে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। এরূপ ঋণের বিষয়ে ব্যাংকের নিম্নোক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। এক গ্রাহকের সততা অনেস্টি অব ক্লায়েন্ট, ঋণ নগদ ঋণ মঞ্জুর করার পূর্বে গ্রাহকের চরিত্র সঠিকভাবে যাচাই করে নেওয়া ব্যাংকের কর্তব্য। গ্রাহক সৎ না হলে বা ঋণের ফেরদানের বিষয়ে তার অতীত রেকর্ড ভালো না হলে তাকে ঋণ দেওয়া ব্যাংকের কখনোই উচিত নয়। দুই গ্রাহকের দক্ষতা ও অভিজ্ঞতা ইফিসিয়েন্সি অ্যান্ড এক্সপিরিয়েন্স অব ক্লায়েন্ট, ঋণ গ্রহীতা যে ব্যবসায় করে সেই ব্যবসায় তার ভালো দক্ষতা ও অভিজ্ঞতা না থাকলে সেখানে লোকসান হওয়া স্বাভাবিক। তাই ব্যবসায়ীর ব্যবসায় সম্বন্ধীয় দক্ষতা ও অভিজ্ঞতা যাচাই করে দেখা ব্যাংকের অবশ্য কর্তব্য। তিন জামানতি মালের গুণাগুণ যাচাই, ভেরিফিকেশন অব দ্য কোয়ালিটি অব দ্য সিকিউরিটি গুডস, ঋণ গ্রহীতা যে মাল বা পণ্য ব্যাংকের নিকটে জামানত রেখে নগদ ঋণ গ্রহণ করে তার গুণাগুণ ব্যাংকের যাচাই করে দেখা উচিত, যাতে ঋণ গ্রাহক নিকৃষ্ট মানের পণ্য জামানতে হিসেবে রেখে ঋণ দিতে না পারে। চার জামানতি পণ্যের প্রকৃতি, নেচার অব সিকিউরিটি গুডস, যে সকল পণ্যের দাম সবসময় ওঠানামা করে বা যে সকল পণ্যের মৌসুমি ব্যবহার হয় অথবা চাহিদার অভাবে ব্যাংকের গুদামে অনেকদিন পড়ে থাকার সম্ভাবনা আছে, এমন দ্রব্য জামানত হিসেবে গ্রহণ করে কখনোই এরূপ অগ্রিম মঞ্জুর করা উচিত নয়। 5 দ্রব্যের মূল্য ভ্যালু অফ গুডস, ব্যাংকের নিকট যখন জামানতকৃত পণ্য জমা দেওয়া হয় তখন তার মূল্যের ব্যাপারে ব্যাংকের সবিশেষ সতর্ক থাকা উচিত। ব্যাংকে খেয়াল রাখতে হবে যেন অসাধু ব্যবসায়ীরা যোগ সাজশ করে জামানত পণ্যের মূল্য বেশি দেখিয়ে অধিক ঋণ নিতে না পারে। ৬ জামানতি মালের দখল গ্রহণ, টেকিং পজেশন অফ সিকিউরিটি গুডস, পণ্য জামানতের বিপরীতে নগদ ঋণ মঞ্জুর করার সময় চুক্তিপত্র সম্পাদিত হওয়ার পরপরই পণ্যের দখল নেওয়া ব্যাংকের কর্তব্য, অন্যথায় ঋণ গ্রহীতার গুদামের তালা বন্ধ করে তার চাবি ব্যাংকের নিজের কাছে সংরক্ষণ করা উচিত, সেই সাথে গুদাম পাহারা দেওয়ার জন্য নিজস্ব পাহারাদার বসানো আবশ্যক। প্যারা, নগদ ঋণের সুবিধা, অ্যাডভান্টেজেস অব ক্যাশ ক্রেডিট। ১, নগদ ঋণের টাকা ঋণ গ্রহীতা প্রয়োজন মতো আংশিক কিংবা সম্পূর্ণ তুলে নিতে পারে। ২, ঋণের পুরো টাকার উপর সুদ দিতে হয় না, শুধুমাত্র যে পরিমাণ টাকা উঠিয়ে নেওয়া হয় সেই টাকার উপরই সুদ আদায় করা হয়। ৩, ঋণের সব টাকা একসাথে পরিশোধ করতে হয় না, ঋণ গ্রহীতা নিজের সুবিধা অনুযায়ী মাঝে মাঝে ঋণ পরিশোধ করতে পারে। ৪, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহ পণ্য জামানত রেখে প্রয়োজনের সময় এ ঋণ গ্রহণ করে আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারে। ৫, এরূপ ঋণের মাধ্যমে শত দক্ষ ব্যবসায়ীদের সাথে ব্যাংকের সুসম্পর্ক গড়ে ওঠে, ফলে ব্যাংক ব্যবসায়ের সম্প্রসারণ সহজ হয়। ৬, ব্যাংক এরূপ খাত থেকে প্রচুর অর্থ আদায় করতে পারে, আয় করতে পারে। ৭, একবার এরূপ ঋণ মঞ্জুর করা হলে এবং মক্কেল ব্যাংকের সাথে উত্তম আচরণ প্রদর্শন করলে একই হিসেবে দীর্ঘকাল মক্কেল ঋণ পেতে পারে। প্যারা, নগদ ঋণের অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজেস অব ক্যাশ ক্রেডিট। ১, এরূপ ঋণের ক্ষেত্রে মক্কেলকে ঋণের সর্বশেষ সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়, ফলে প্রয়োজনীয় মক্কেল এর চেয়ে বেশি নিতে পারে না। ২, এ ধরনের ঋণের ক্ষেত্রে ব্যাংকে সবসময় সতর্কতার সাথে মক্কেলের জামানতকৃত মালামাল জমা সংরক্ষণ ও প্রয়োজনীয় সময় ফেরত দিতে হয়, ফলে ব্যাংক কর্মী অসচেতন বা অসৎ হলে ব্যাংকের সমূহ ক্ষতির সম্ভাবনা থাকে। ৩, এরূপ অগ্রিমের হিসাব সংরক্ষণ ব্যাংকের পক্ষে কষ্টকর, কারণ সুদ বা লাভের পরিমাণ নির্ণয় জামানতকৃত পণ্যের যথাযথ রক্ষণাবেক্ষণ ও হিসাব সংরক্ষণ ব্যাংকের জন্য কষ্টসাধ্য হয়ে থাকে। ৩, জমাতিরিক্ত ব্যাংক ঋণ, ব্যাংক ওভারড্রাফট, জমাতিরিক্ত ঋণ। ব্যাংকের কোনো মক্কেল তার চলতি হিসাবে জমাকৃত জামানতের চেয়ে নির্দিষ্ট মেয়াদের মধ্যে বেশি পরিমাণ টাকা ব্যাংকের অনুমতি ক্রমে উঠাতে পারে। ব্যাংকে যদি মক্কেলের আর্থিক সচ্ছলতা সম্পর্কে সন্তুষ্ট থাকে অথবা যথোপযুক্ত জামিন পায়, তবে ব্যাংক গ্রাহকের দরকার বশত চলতি হিসাবে জমার অতিরিক্ত টাকা ওঠানোর অনুমতি দেয়। এজন্য এটাকে জমাতিরিক্ত ঋণ বলা হয়, এটাকেও ব্যাংকের এক প্রকার অগ্রিম বিশেষ। জমাতিরিক্ত ঋণ পেতে হলে ঋণ গ্রহীতার অবশ্যই ব্যাংকে একটি চলতি হিসাব থাকতে হয়, চলতি হিসাব না থাকলে এই ঋণ মঞ্জুর করা হয় না। জমাতিরিক্ত ঋণ মঞ্জুর করার পর নির্দিষ্ট পরিমাণ টাকা ওঠানোর অনুমতি দেওয়া হয়। চেকের সাহায্যে মক্কেল অসুবিধা মতো উক্ত সীমার মধ্যে প্রয়োজনে অতিরিক্ত অর্থ উত্তোলন করে। চেকের সাহায্যে মক্কেল সুবিধা মতো উক্ত সীমার মধ্যে প্রয়োজনে অতিরিক্ত অর্থ উত্তোলন করে। জমাতিরিক্ত ঋণের জামিন হিসেবে সাধারণত স্টক, শেয়ার, স্বর্ণ পণ্য, খালাসের অর্ডার প্রভৃতি গ্রহণ করা হয়। শুধুমাত্র ব্যক্তিগত জামানত ও জমাতিরিক্ত ঋণ মঞ্জুর করা হয়। প্যারা, নগদ ঋণের মতো জমাতিরিক্ত ঋণের শুধুমাত্র যত টাকা ওঠানো হয়েছে তত টাকার উপর সুদ দিতে হয়, ঋণ হিসেবে জমা মঞ্জুরিকৃত সমস্ত অর্থের উপর সুদ দিতে হয় না। এজন্য ব্যবসায়ীরা সাধারণ ঋণের লোন চেয়ে নগদ ঋণ ও জমাতিরিক্ত ঋণ বেশি পছন্দ করে। প্যারা, জমাতিরিক্ত ঋণের সুবিধা, অ্যাডভান্টেজেস অব ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক গ্রাহক তার চলতি হিসাবে টাকা জমা না থাকলেও এরূপ ঋণের সুবাদে জমার অতিরিক্ত অর্থ উঠিয়ে প্রয়োজন মেটাতে পারে। ২, এ ঋণে ব্যবসায়ীদের স্বল্পমেয়াদী ঋণের প্রয়োজন মেটায়। ৩, এ ঋণ জামানত ছাড়াও নেওয়া যায় যদি গ্রাহকের সততার উপর ব্যাংকের আস্থা থাকে। ৪, এর টাকা আংশিক কিংবা একসাথে উঠানো যায়। ৫, নগদ ঋণের ন্যায় জমাতিরিক্ত ঋণের ক্ষেত্রেও শুধুমাত্র উঠানো টাকার উপর সুদ দিতে হয়, ঋণের সব টাকার উপর সুদ দিতে হয় না। প্যারা, জমাতিরিক্ত ঋণের অসুবিধা হলো এটা স্বল্প সময়ের জন্য মঞ্জুর করা হয়, ফলে ঋণ গ্রহীতাকে স্বল্প সময়ের মধ্যেই এটা পরিশোধ করতে হয়। এছাড়া এরূপ খাতে মঞ্জুরকৃত অগ্রিমের পরিমাণও কম থাকে। ৪, অন্যান্য খাতে প্রদত্ত ঋণ, অ্যাডভান্স টু আদার সেক্টর। ১, ক লিম LIM লিম লিম লোন এগেনস্ট ইম্পোর্টেড মার্চেন্ডাইজ বা ল্যাম লোন এগেনস্ট মার্চেন্ডাইজ ঋণ সুবিধা আমদানিকৃত পণ্য জামানতের বিপরীতে দেওয়া হয়। এই ঋণে আমদানিকৃত মালামাল ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে এবং ঋণ গ্রাহক নগদ টাকা পরিশোধ করে এর ডেলিভারি গ্রহণ করে। সাধারণত 45 দিন হতে 60 দিনের মধ্যে এই ঋণ সমন্বয় করতে হয়। খ LTR এ ঋণ লোন এগেনস্ট ট্রাস্ট রিসিপ্ট লিমের মতো আমদানিকৃত মালের ওপর একটি ঋণ সুবিধা। ঋণ গ্রাহক ট্রাস্ট রিসিপ্ট দিয়ে ব্যাংক থেকে মাল ডেলিভারি নেয় এবং তা বিক্রি করে ঋণ পরিশোধ করার প্রতিশ্রুতি দেয়। এ ঋণের সহযোগে কোল্যাটারাল জামানত দেওয়া হয় জামানত নেওয়া হয়। গ PAD পেমেন্ট এগেনস্ট ডকুমেন্ট। PAD বলতে আমদানি বিল পরিশোধের মাধ্যমে ব্যাংক গ্রাহকে যে ঋণ সুবিধা প্রদান করে তাকে বোঝায়। সাধারণত খ্যাতনামা ও প্রতিষ্ঠিত গ্রাহকদেরকে ব্যাংক এ ঋণ সুবিধা প্রদান করে। ঘ রপ্তানি পূর্ব ঋণ প্যাকিং অর প্রি শিপমেন্ট ক্রেডিট। রপ্তানিকারককে রপ্তানি পণ্যের জন্য কাঁচামাল ক্রয় উৎপাদন প্যাকিং এবং তা সহজে তোলার জন্য এ ঋণ দেওয়া হয়। রপ্তানি আদেশ এক্সপোর্ট অর্ডার স্থির প্রত্যয়পত্র ইরিভোকেবল লেটার অব ক্রেডিট IRR VOCABLE এবং রপ্তানি পণ্যের হাইপোথিকেশনের বিপরীতে চলতি মূলধন হিসেবেও এ ঋণ দেওয়া হয়। ও রপ্তানি উত্তর ঋণ পোস্ট শিপমেন্ট ক্রেডিট। রপ্তানি পণ্য জাহাজীকরণের পর এবং তার মূল্য পাওয়ার পূর্বে রপ্তানিকারককে সহায়তা প্রদানের জন্য জাহাজী চালান বিল অব লেডিং LADING লেডিং বা সহজাতীয় দলিলের বিপরীতে ব্যাংক এ ঋণ দেয়। চ বিল ক্রয় ও বাট্টাকরণ পারচেজ অ্যান্ড ডিসকাউন্ট অফ বিলস। ব্যাংকের জন্য এটি একটি নিরাপদ ও সুবিধাজনক বিনিয়োগ। বিলের সঙ্গে সহায়ক দলিলাদি যথা রেলওয়ে রসিদ জাহাজী চালান পার্সেল ওয়ে বিল ও বিনিময় বিল ইত্যাদি সংযুক্ত থাকলে তাকে ডকুমেন্টারি বিল বলা হয়। এ বিল অধিক নিরাপদ, তবে বিলের সঠিকতা পূর্ণাঙ্গতা এবং আনুষঙ্গিক দিকগুলো ভালোভাবে যাচাই করে প্রতিষ্ঠিত এবং খ্যাতনামা গ্রাহকদের বিল ক্রয় বা বাট্টাকরণ করা বাঞ্ছনীয়। নগদ ঋণ ও জমাতৃত ঋণের মধ্যে পার্থক্য ডিফারেন্সেস বিটুইন ক্যাশ ক্রেডিট অ্যান্ড ব্যাংক ওভারড্রাফট। ব্যাংকের তহবিল থেকে প্রদত্ত অগ্রিম প্রদানের ক্ষেত্রে নগদ ঋণ ও জমাতৃত ঋণ উভয় গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত হলে উভয়ের মধ্যে উদ্দেশ্য প্রদান ও পরিশোধের পদ্ধতি ও বৈশিষ্ট্যের বিভিন্ন ক্ষেত্রে নিম্নোক্ত পার্থক্য লক্ষ্য করা যায়। ২৪০ পেজ এখানে পার্থক্যকে টেবিল আকারে দেখানো আছে। এটি তিনটে কলাম করেছে। প্রথম কলাম হলো পার্থক্যের বিষয়, দ্বিতীয় কলাম নগদ ঋণ, তৃতীয় কলাম জমাতিরিক্ত ঋণ। প্রথম কলাম পার্থক্যের বিষয়। এক, ভঙ্গা নগদ ঋণ। ঋণ হিসাবের মাধ্যমে ঋণ গ্রহীতার নামে বরাদ্দকৃত ঋণকে নগদ ঋণ বলে। জমাতিরিক্ত ঋণ চলতি আমানত হিসাবে জমাকৃত আমানতের অতিরিক্ত অর্থ উত্তোলনের সুবিধাকে জমাতিরিক্ত ঋণ বলে। দুই, মেয়াদ নগদ ঋণ সাধারণত স্বল্প মেয়াদি হলেও কখনো কখনো মধ্যম মেয়াদেও প্রদত্ত হতে পারে। জমাতিরিক্ত ঋণ সব সময় স্বল্প মেয়াদের জন্য প্রদত্ত হয়। তিন, উত্তোলন প্রক্রিয়া। গ্রহীতা একবারে অথবা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময়ে চেক কেটে নগদ ঋণের অর্থ সংগ্রহ করে। জমাতিরিক্ত ঋণ আমানতের অনুরূপ ইচ্ছামতো চেক কেটে সংগ্রহ করা যায়। চার, উত্তোলনের প্রকৃতি। আগাম প্রদানের উদ্দেশ্যে জমা নগদ ঋণ মঞ্জুর করায় ঋণ গ্রহীতা এর অধিকাংশই সাধারণভাবে উত্তোলন করে। জমাতিরিক্ত ঋণ মঞ্জুর করা হলেও ঋণ গ্রহীতা প্রয়োজনে মাঝে মাঝে তার জমার অতিরিক্ত এরূপ অর্থ উত্তোলন করে থাকে। পাঁচ, জামানত। সাধারণত বস্তুগত সম্পত্তি জামানত রেখে নগদ ঋণ মঞ্জুর করা হয়। সাধারণত ব্যক্তিগত জামানতের ভিত্তিতেই জমাতিরিক্ত ঋণ মঞ্জুর করা হয়। ছয়, ব্যাংক হিসাব। নগদ ঋণ এর ক্ষেত্রে সাধারণত নতুনভাবে ঋণ হিসাব খোলা হয়ে থাকে। জমাতিরিক্ত ঋণের ক্ষেত্রে নতুন করে হিসাব খুলতে হয় না, পূর্বে থেকে চলে আসা চলতি হিসাবের বিপক্ষে এরূপ ঋণ মঞ্জুর করা হয়। সাত, ঋণের পরিমাণ। ব্যবসায়ীদের নিকট এই ঋণ খুবই পছন্দনীয়, যে কারণে এক্ষেত্রে ব্যাংকের প্রদত্ত ঋণের পরিমাণ অনেক বেশি হয়। জামাতিরিক্ত ঋণ শুধুমাত্র বিশেষ ধরনের মক্কেলদের এরূপ ঋণ প্রদান করা হয়, যে কারণে এক্ষেত্রে ব্যাংকের প্রদত্ত ঋণের পরিমাণ কম হয়। প্যারা, উপসংহারে বলা যায়, নগদ ঋণ ও জামাতিরিক্ত ঋণ উভয় ব্যবসায়ীদেরকে চলতি মূলধনের প্রয়োজন মেটানোর জন্য প্রদান করা হয়। উভয় ক্ষেত্রেই ঋণ গ্রহীতার সাথে ব্যাংকের পূর্ব থেকে ভালো সম্পর্ক বজায় থাকা আবশ্যক। তথাপি নগদ ঋণ ব্যাংকের আয়ের একটি অন্যতম উৎস এবং এক্ষেত্রে ঋণ হিসাব পরিচালনা ব্যয়ও বেশি। দশম অধ্যায়ের প্রথম খণ্ড সমাপ্ত, 240 পেজ পর্যন্ত।